এই কলি যুগের সব নারীরা বেড়াই ঘুরে পরে তাহারা, কলি যুগের সব নারীরা বেড়াই ঘুরে পরে তাহারা, কি দেব তাদের বর্ণনা, হতাশে হত বাক মোরা, কলি যুগের সব নারীরা বেড়াই ঘুরে পরে তাহারা, কলি যুগের সব নারীরা বেড়াই ঘুরে পরে তাহারা, কি দেব তাদের বর্ণনা, হতাশে হত বাক মোরা, কলি যুগের সব নারীরা বেড়াই ঘুরে পরে তাহারা। প্যান্ট শার্ট পরে তারা কপালেতে দেয় টিপ, পর পুরুষে দেখায় তারা হেসে হেসে ফিক ফিক। প্যান্ট শার্ট পরে তারা কপালেতে দেয় টিপ, পর পুরুষে দেখায় তারা হেসে হেসে ফিক ফিক। হেলে দুলে দেখিয়ে পুরুষে, হেলে দুলে দেখিয়ে পুরুষে, চলছে দেখো সব মেয়েরা কলি যুগের সব নারীরা বেড়াই ঘুরে পরে তাহারা, কলি যুগের সব নারীরা বেড়াই ঘুরে পরে তাহারা। মাথার চুল খুলে বুবু ওই কানেতে আবার হেডফোন, ঘরের স্বামী ফেলে চলেছে দেওর ভাবিতে দুই জন। মাথার চুল খুলে বুবু কানেতে আবার হেডফোন, ঘরের স্বামী ফেলে চলেছে দেওর ভাবিতে দুই জন। পার্কে কলেজে ঘর বাহিরে, ওই পার্কে কলেজে ঘর বাহিরে, চলে না পর পুরুষ ছাড়া কলি যুগের সব নারীরা বেড়াই ঘুরে পরে তাহারা। এই কলি যুগের সব নারীরা বেড়াই ঘুরে পরে তাহারা, কি দেব তাদের বর্ণনা, কি দেব তাদের বর্ণনা, হতাশে হত বাক মোরা, কলি যুগের সব নারীরা বেড়াই ঘুরে পরে তাহারা। শেষ ছন্দ। মোবাইল না পেলে বুবু রাত যে তার কাটে না, রঙিন ছবিতে নানান গানে নাচিতে ও ভোলে না। মোবাইল না পেলে বুবু রাত যে তার কাটে না, রঙিন ছবিতে নানান গানে নাচিতে ও ভোলে না। দেখে তাদের চলা ফেরা, দেখে তাদের চলা ফেরা, মোরা যে দিশে হারা, কলি যুগের সব নারীরা বেড়াই ঘুরে পরে তাহারা। এই কলি যুগের সব নারীরা বেড়াই ঘুরে পরে তাহারা, কি দেব তাদের বর্ণনা, আমি কি দেব তাদের বর্ণনা, হতাশে হত বাক মোরা, কলি যুগের সব নারীরা বেড়াই ঘুরে পর্দাহারা, কলি যুগের সব নারীরা বেড়াই ঘুরে পর্দাহারা।